وعليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের আলোচনায় আমাদের থাকছে অপরের সাথে সাক্ষাতের আদব। কারোর সঙ্গে দেখা হলো বা কাউকে দেখা করতে গেলেন কিংবা কেউ দেখা করতে এলো, এ হলো সাক্ষাৎ। এই সাক্ষাতের শুরুতে সালাম দেবেন, আর সালামের আদব সম্পর্কে আমরা বলেছি। এখন সালামের পর কি করণীয় সেই সম্পর্কে দু চারটি কথা। কোন মুসলিম ভাইয়ের সাথে আপনার সাক্ষাৎ হলে তাকে হাসি মুখে সাক্ষাৎ করবেন, তার সাথে হাসি মুখে সাক্ষাৎ করবেন, আর এটা হবে সাদাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেকটা ভালো কাজই হল, যে কোনো ভালো কাজ আপনি করবেন, পুণ্যের কাজই হল সাদাকা। ওয়া ইন্না মিনাল মারুফি আন তালকা আখাকা বিওয়াজহিন তালক, আর ভালো কাজের মধ্যে একটা ভালো কাজ হল যে তুমি তোমার ভাইয়ের সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ করবে। মুচকি হাসি দিলে সেই হাসিতে তোমার সাদকা হবে, তবে ভাইয়ের সঙ্গে বলা হয়েছে, কোন মহিলার সঙ্গে না। কারণ মহিলার সঙ্গে যদি বিশেষ করে নন মাহরাম হয় আর হাসিতে হাসি মুখে সাক্ষাৎ করা হয়, তাহলে সেক্ষেত্রে হাসিতে ফাঁসি আর হেসে চোখি ফেসে চো হয়ে যেতে পারে, এই জন্য ও ব্যাপার আলাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ, তোমরা কোন ভালো কাজকে তুচ্ছ মনে করো না। ওয়ালাউ আনতালকা আখাকা বিওয়াজহিন তালক, আর ভালো কাজের মধ্যে কিছু কাজ আছে কষ্টের কাজ, কোন কাজ আছে পয়সা দিতে হয়, কোন কাজ আছে শ্রম দিতে হয়, কোন কাজ আছে আপনার কিছু খরচ করতে হয়, কিন্তু এটা এমন কাজ যে কাজে কিছুই লাগবে না, কেবল আপনি আপনার ওষ্ঠাধরকে হাস্যময় করবেন, আপনি আপনার মুখকে হাসি মুখ করবেন, তাহলেই আপনার কি হয়ে যাবে, সাদকা হয়ে যাবে। সালাম দেওয়ার পর আপনি যার সঙ্গে সাক্ষাৎ করছেন মুসলিম ভাইয়ের সঙ্গে মুসাফা করা হচ্ছে সুন্নত, মুসাফা করবেন। যেহেতু এই মুসাফার বড় মাহাত্ম রয়েছে ইসলামে, মুসাফার ফলে গোনাহ ঝরে যায়, মুসাফা করার ফলে আল্লাহ আকবার গোনাহ ঝরে যায়, মানে আমাদের গোনাহ ঝরানোর জন্য, আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ এত ব্যবস্থা দিয়েছেন, কিন্তু অনেক সময় আমরা জানি না আর মানি না, তার ফলে আমাদের পাপ মনের ভিতরেই থেকে যায়, আমাদের দেহের ভিতরেই থেকে যায়, পাপ ঝরানোর ব্যবস্থা জানা সত্ত্বেও আমরা সেই পাপ ঝরিয়ে নিই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন মুসলিমাইন ইয়ালতাকিয়াইন ফায়াতাসাফাহানি ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইতাফাররাকা। আবু দাউদের হাদিস, যখনই কোন দুইজন মুসলিম একসঙ্গে সাক্ষাৎ করে এবং মুসাফা করে, মুসাফা করলেই তারা বিচ্ছিন্ন হওয়ার, মানে এক অপর থেকে সরে যাওয়ার আগেই তাদের গুনাহসমূহকে মাফ করে দেওয়া হয়। এখন আপনি বলবেন, সাগিরা কাবিরাই বাদ দেন, গুনাহ ঝরে যায় বাস, এটা আপনি আল্লাহর কাছে আশা রাখেন যে হ্যাঁ বড় গুনাহ ঝরে যাবে, কিন্তু আপনি আপনার কি চাই, আপনার সেই সময়ে কি চাই, নিয়ত চাই, মানে যখনই মুসাফা করবেন তখন আপনার যেন নিয়তে থাকে যে এতে আমার কি হবে, গোনাহ ঝরে যাবে। আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুযাইফার সঙ্গে সাক্ষাৎ করলেন, ফা আরাদা ইয়াসাফিহু, তিনি তার সঙ্গে মুসাফা করতে চাইলেন, ফা তানাহা হুযাইফা, হুযাইফা একটু সরে গেলেন, ফাকাল ইন্নি কুনতু জুনুবান, কি ব্যাপার তুমি সরে গেলে কেন, আমি মুসাফা করতে তুমি সরে যাচ্ছ কেন, তো উনি বললেন যে আমি নাপাক আছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল মুসলিমা ইযা সাফাহা আখাহু তাহাতাত খাতায়াহুমা কামা ইতাহাতু ওয়ারাকুশ শাজার, যখন দুই মুসলিম একসঙ্গে মুসাফা করে তখন তাদের দুই উভয়ের গুনাহসমূহ সেইভাবে ঝরে যায় যেভাবে পাকা গাছের পাকা পাতা হাওয়ার ফলে ঝরে যায়, হাওয়া দিলে পরে যেমন গাছের পাতা ঝরে যায় শীতকালে, বিশেষ করে বসন্তকালে, ঠিক সেই রকম মুসলিমের গুনাহ ঝরে যায় যখন একসঙ্গে দুই ভাই মুসাফা করে। এখান থেকে একটা কথা ইঙ্গিতে বোঝা গেল যে কোন মুসলিম যদি অপবিত্র অবস্থায় থাকে, যে অপবিত্রতায় গোসল ফরজ, সেই অপবিত্রতায় মুসাফা করা জায়েজ না জায়েজ, জায়েজ, মানে মুসাফা করার জন্য আপনার পবিত্রতা শর্ত না। এই সাথেই মুরগি জবাই করার জন্য কি পবিত্রতা শর্ত আছে? না না, কিছু কিছু জিনিস আছে পবিত্রতা শর্ত নয়। আমি একবার এক বিয়ের অনুষ্ঠানে ছিলাম, তো বিয়ের মজলিসে হইচই শুরু হয়ে গেল, কেউ বলছে হবে কেউ বলছে হবে না। কি শুনলাম যে কনে এখন অপবিত্র অবস্থায় আছে, তার মানে তার পিরিয়ডে আছে, এখন বিয়ে পড়ানো হবে না। কনে পিরিয়ডে আছে অতএব তার বিয়ে পড়ানো হবে না, এভাবে কেউ বলছে হবে কেউ বলছে হবে না। যাই হোক, 7-5 করে বোঝা গেল তাহলে বিয়েটা হবে কবে? এত বরযাত্রী এসেছে, তাদের খাওয়া দাওয়া সবকিছু, এখন বিয়ে পড়াবার সময় বলছে কনের পিরিয়ড শুরু হয়েছে, ভারি মুশকিল। তো এবার আমাকেও জিজ্ঞেস করলো, আমি বললাম ভাই এরকম তো শর্ত নাই যে, আর দ্বিতীয় কথা বিয়ে পড়ানোর সময় মেয়ের কোনো সাথী না, তাকে সাজা গোজা কিছুই দরকার নেই, সে শ্বশুর বাড়ি যাবে তার জন্য সাজগোজ করবে। কিন্তু বিয়ে পড়ানোর সময়ে কোন নির্দিষ্ট সাজগোজ আছে? আমাদের দেশে আছে, কথাটা অন্য প্রসঙ্গে চলে গেল, কথা প্রসঙ্গে এসে গেল, মেয়েকে সাজিয়ে উল্টো করে সায়া ব্লাউজ পরানো হয়, তারপরে কাঠের পিরের উপরে বসানো হয়, যে মাটির মেঝে হয় সেখানে লাথা দেওয়া হয়, ইত্যাদি বিশেষ একটা ব্যাপার আছে। তো এসব এগুলো হচ্ছে সব সুবিধা। যাই হোক, সেই সময় পর পবিত্রতা শর্ত নয়, বোঝা গেল যে অপবিত্র থাকলেও আপনি মুসাফা করতে পারেন, সালামও দিতে পারেন, এখানে অপবিত্রতা পবিত্রতা শর্ত নয়। মুসাফার সাথে সাথে আল্লাহর প্রশংসা ও ক্ষমা প্রার্থনার একটা দোয়া আছে, ইয়াগফিরুল্লাহ লানা ওয়ালাকুম, মুসাফা করার সময় দোয়া আছে না? এই দোয়ার হাদিস সহিহ না, এই জন্য আপনি দোয়া বলবেন না, বরং মুসাফা করবেন। আর নিয়ত রাখবেন কি, যে আমার এতে গোনাহ ঝরে যাবে, আপনার গোনাহ ঝরবে। আর ওই দোয়াতে যে দোয়াতে ইয়াগফিরুল্লাহ লানা ওয়ালাকুম যে দোয়াটা বলা হয়, তাতে ওই গোনাহ মাফ হওয়ারই দোয়া করা হয়। তো আপনি যদি দোয়া নাও করেন, এমনিতেই আপনার কি হবে, গোনাহ ঝরে যাবে। অতএব দোয়ার হাদিস যেহেতু সহি না, ইয়াগফিরুল্লাহ লানা ওয়ালাকুম বলবেন না। অবশ্য কোন কোন হাদিসে আল্লাহর প্রশংসা করার কথা পাওয়া যায়, আর প্রশংসা করার কথাও আমরা জানি, দেখা সাক্ষাৎ হলে ভাই কেমন আছেন, মুসাফা করার সময় আমরা কেমন আছেন কি বলি আমরা, আলহামদুলিল্লাহ। তো আল্লাহর প্রশংসা এই সময় দেখা সাক্ষাতের সময় আল্লাহর প্রশংসা করা যায়, কিন্তু নির্দিষ্ট দোয়া নেই, নির্দিষ্ট কোন দরুদ নেই। যাই হোক, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহ তাআলা আনহু বলেছেন, মিন তামামি তাহিয়াতি আন তুসাফিহা আখাক, তার মানে অভিবাদনের পূর্ণতা হল, তার মানে এটা অভিবাদন বলা হয়, সাক্ষাৎ করে সালাম মুসাফা করা ইত্যাদি, অভিবাদনের পরিপূর্ণতা হল যে তুমি তার সঙ্গে মুসাফা করবে। শুধু সালাম দিলে চলবে, কিন্তু বিশেষ করে সাক্ষাতে মুসাফা করাটা হচ্ছে এই দেখা সাক্ষাতের অভিবাদনের পরিপূর্ণতা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, লাম্মা জাআ আহলুল ইয়ামান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বাদ জাআকুম আহলুল ইয়ামান ওয়া হুম আউয়ালু মান জাআ বিল মুসাফাহা। যখন আহলে ইয়ামান এলো, তখন এই আহলে ইয়ামান, ইয়ামান ওরা এসেছে, ইয়ামান ওরাদের জান নরম, তাই না? তারপরে তাদের ইমানকে বলা হয়েছে ইমানু ইয়ামানি, ইমান হচ্ছে ইয়ামানি ইমান, ইয়ামানিদের ইমান হচ্ছে পরিপক্ক, তখন ছিল, বর্তমানে হয়তো পাল্টে যেতেও পারে, আলাদা কথা। আর ইয়ামানিরাই প্রথমে মুসাফাহা আনয়ন করে, মুসাফা কে আনয়ন করে, তারা আনয়ন করে, তার মানে সৌদি আরবে বা যাকে আমরা হিজাজ বলছি, এখানে মুসাফা প্রচলিত ছিল না, মুসাফা আনয়ন করে কারা, ইয়ামানিরা, ইয়ামানি প্রচলিত ছিল, তারা এসে মুসাফার ব্যাপারটা চালু করে। আসলে মুখে সালাম দেওয়ার পর মুসাফা তারই সত্যায়ন করে, মুখে সালাম দিয়ে আমরা কি বলি, সালামু আলাইকুম, তার মানে তোমার উপরে শান্তি হোক। আর সেই সঙ্গে মুসাফা করা মানে কি, তোমার আমার মাঝে কোন দ্বন্দ্ব নেই, বিদ্বেষ নেই, কিচ্ছু নেই, তোমার সাথে আমার শান্তি বজায় থাক। মুসলিমের হৃদয়ের সাথে হৃদয়ের, মুখের সাথে মুখের এবং কাজের সাথে কাজের মিল একত্রিত হয় সাম্য মৈত্রীর বন্ধনের, এটি হল রশির প্রথম খি। রশির প্রথম খি, রশির প্রথম খি মানে যে রসা রশির দেখেছেন আপনারা, খি এর পরে খি জড়ানো থাকে না, তো প্রথম খি হল আপনার সালাম মুসাফা। আর সালাম মুসাফার ব্যাপারে আপনারা জানেন যে সালাম রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন আফসুস সালাম, তোমরা সালাম প্রচার করো, এর ফলে কি হবে, শান্তি আসবে, সম্প্রীতি আসবে, তার মানে তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না আপোষে কি হতে পেরেছ, সম্প্রীতিময় হতে পেরেছ, আর তোমরা আপোষে সম্প্রীতিও আনতে পারবে না যতক্ষণ না তোমরা সালাম প্রচার করেছ, আলাম আফালা আদুল্লুকুম, তোমাদেরকে কি বলে দেবো না, কিসে সম্পৃতি আসবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আফসুস সালামা বাইনাকুম বাইনাকুম, তোমরা তোমাদের মাঝে কি করো, সালাম প্রচার করো, তাহলেই শান্তি আসবে। তো মুসাফা হলো ওই শান্তিরই একটা সত্যায়ন। মুসাফা হলো সাক্ষাৎ ও বিদায়ের সময় বিধেয়, মানে যেমন সাক্ষাতের সময়ে মুসাফা করা যাবে, তেমনি বিদায়ের সময়ও মুসাফা করা যাবে। আচ্ছা তারা আসি সালাম আলাইকুম বলে সালাম দেবেন, মুসাফা করবেন যেমন শুরুতে করেছেন। অবশ্য মুসাফা সাক্ষাতের সময় সুন্নত এবং বিদায়ের সময় মুস্তাহাব, তার মানে প্রথমে মুসাফাটা হচ্ছে এই আর কি, কিন্তু আপনি বিদায়ের সময়ও মুসাফা করতে পারেন, এটা হচ্ছে মুস্তাহাব। এক ব্যক্তি বলল, হে আল্লাহ রসুল, আমাদের কেউ নিজ বন্ধুর সাথে সাক্ষাৎ করলে তার জন্য কি প্রণত হবে, মানে যেমন মাথা নত করবে, যেমন জাপানিরা করে, যেমন অমুসলিমরা করে, এভাবে মাথা নত করে, তো এইরকম করবে না কি করবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তার সামনে মাথা নত করবে না, প্রণত হবে না। লোকটি বলল, তাহলে কি তাকে জড়িয়ে ধরে মোয়ানাকা করবে, তাকে জড়িয়ে ধরে কোলাকুলি করবে এবং চুম্বন করবে? তিনি বললেন, না। লোকটি বলল, তাহলে কি মুসাফা করবে? তিনি বললেন, হ্যাঁ, ইচ্ছা করলে মুসাফা করবে। তার এখান থেকে মুসাফা যে সুন্নত, সে কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন। বাকি মোয়ানাকার ব্যাপারে অন্য হাদিস আছে, সেটা পরে বলব। সুতরাং সাক্ষাৎ ও বিদায় ছাড়া অন্য কোন সময়ে তা বিধেয় নয়। সাক্ষাৎ ও বিদায় ছাড়া মুসাফা অন্য সময়ে বিধেয় নয়। তার মানে আমরা অনেক সময়ে হাসতে হাসতে বা পুরো একটা কথা হয় যে কথাতে অবাক লাগলে করে হ্যাঁ মুসাফা করি, আমি তোমাকে বলেছিলাম না, দেখো ঠিক হয়ে গেল, যে হাত বাড়িয়ে মুসাফা করা, এই মুসাফা কি? এটা হচ্ছে বিদা। ঈদের সময়ে একসঙ্গে এলাম, নামাজ পড়লাম, একই বাড়ির লোক বা একই পাড়ার লোক বা একই জামাতের লোক, যেমনি ঈদের নামাজ শেষ হলো উঠে এমনি মুসাফা, সালাম মুসাফা, তারপর কোলাকুলি স্পেশাল ভাবে, এটা কি বিদাত? তারপরে দেখবেন কোন অনেক অনেক জায়গাতে আছে, ফরজ নামাজ পড়া হলেই ফরজ নামাজ সালাম ফেরা হয়ে গেল, তেমনি তাকাব্বুল আল্লাহু মিন্না মিনকুম, তাকাব্বুল আল্লাহু মিনকুম, হারামান কি কি বলে মুসাফা করে, দাইনে বামে মুসাফা করে, এগুলো কি? এগুলো হচ্ছে বিদাত। তার মানে এই এই সময়ে যেমন ফরজ নামাজে সালাম ফেরার পর ইমাম সাহেব অথবা ডান ও বাম পাশের নামাজের সাথে মুসাফা করা হচ্ছে বিদাত। স্পেশাল করে মুসাফা কেবলমাত্র কখন? সাক্ষাৎ হলে এবং বিদায় করলে। যেমন ঈদের নামাজের পর খাস ঈদের জন্য মুসাফা মোয়ানাকা বিদাত। অবশ্য কেউ নামাজে সামিল হওয়ার পূর্বে সালাম মুসাফা করার সুযোগ না পেয়ে যদি নামাজের পর তা করে, তাহলে তা প্রথম সাক্ষাতের সালাম মুসাফা বিদায় তা বিদাত নয়। এখন আপনি বললেন যে হুজুর, নামাজের পরে, ফরজ নামাজের পরে সালাম মুসাফা করা বিদাত, ঠিক আছে। শাহ আলম এই মাত্র বাংলাদেশ থেকে এলো, এসেই দেখলো জামাত চলছে, ঠিক আছে, সেখানে আমরা সবাই আছি, এবারে জামাত শেষ হয়ে গেল, নামাজে সালাম ফেরার পর হুজুর সালাম আলাইকুম বলবে না বলবে না, এটা কি বিদাত? এটার অন্য কারণ, কারণ এটা হচ্ছে সাক্ষাতের সালাম, এটা কিন্তু ফরজ নামাজের পর সালাম না, এটা হচ্ছে সাক্ষাতের সালাম, সুতরাং এটাকেও আপনি বিদাত মনে করতে পারবেন না, এটা হচ্ছে অন্য বিষয়। শিশুর সাথেও মুসাফা করুন, শিশু ছোট বাচ্চা, তার সঙ্গেও মুসাফা করুন, সেই সাথে তার মাথায় হাত বোলান, বিশেষ করে এতিম যদি হয় তাহলে স্নেহ করতে হয়, আদর করতে হয় শিশুদেরকে। এতিমের মাথায় হাত বোলালে আপনার কঠোর হৃদয় নরম হবে, আপনার অহংকারের দিমাগ কি হবে, শান্ত হবে, ক্ষান্ত হবে, আপনি বিনয়ী হবেন। শিশুর মাথাতে হাত বুলাইলে আপনার হৃদয়ে রহম আসবে, তার কারণ ছোট বাচ্চার প্রতি যে সে হাত, বিশেষ করে এতিম যদি হয়, তো যদি আপনার অভিযোগ থাকে যে আপনার অন্তর কঠোর, আপনার চোখে পানি পড়ে না, আপনার কোন দুঃখের সংবাদে আপনার পানি আসে না, কোন দুঃখের খবর শুনে আপনার চোখে পানি ঝরে না, তার মানে আপনার হৃদয় হচ্ছে, অন্তর হচ্ছে কঠোর। তো অন্তরকে নরম করতে হলে কি করতে হবে? আপনি এতিমের মাথায় হাত বুলান। কোন এমন বেগানা কিশোরী বা মহিলার সাথে মুসাফা বৈধ নয় যার সাথে কোনো কালে আপনার বিবাহ বৈধ। একে কি বলা হয়?